الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم যাবতীয় প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকে খ্রিস্টীয় নতুন বর্ষের প্রথম জুমাতে এবং হিজরির এমন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এই জুমাতে শরিক করেছেন যা এটা আমরা একটু পরেই বুঝতে পারব, সে আল্লাহ পাকের জন্য যাবতীয় প্রশংসা সকলে বলুন আলহামদুলিল্লাহ, এবং যাবতীয় দরুদ ও সালাম সেই নবীর শানে যিনি 1400 বছর আগে পৃথিবীতে আগমন করার কারণে পৃথিবীর মানুষ আল্লাহ প্রেরিত সর্বশেষ হেদায়ত লাভে ধন্য হয়েছে, সে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই যাবতীয় দরুদ ও সালাম। আল্লাহ পাক বলছেন সূরা হুজুরাতের প্রথম আয়াতে, ইয়া আইয়ুল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুকাদ্দিমু বায়না ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আগে বেড়েও না আল্লাহ এবং তার রসুলের। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর। ইন্নাল্লাহ সামিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। এই আয়াতের ব্যাখ্যায় একটা হাদিস বলে দিলে সহজ হবে। ওয়ান সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাইলাইট দাও, ইন্নি ফরাতুকুম আলাল হাউদ মান মাররা আলাইয়া শারিবা ও মান শারিবা লাম ইয়াজমা আবাদা লাইয়ারদান্না আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম فأقول إنهم مني فيقال إنك لا تدري ما أحدثوا بعدك فأقول سحقا سحقا لمن غير بعدي متفق عليه সাহাল ইবনে সাদ থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি তোমাদের সবার আগে হাউস কাউসারে পৌঁছে যাব, অতঃপর যে ব্যক্তি আমার সামনে দিয়ে অতিক্রম করবে আমি তাকে হাউস কাউসারে পানি পান করাব, আর যে ব্যক্তি পানি পান করবে সে আর কখনোই পিপাসিত হবে না। এমত অবস্থায় আমার সামনে দিয়ে একদল মানুষ চলে যাবে, আরিফুহুম ইয়ারিফুনানি, যাদেরকে আমি চিনি তারাও আমাকে চিনি। সুম্মা ইউহালু বাইনি ও বাইনাহুম, অতঃপর আমার এবং তাদের মাঝখানে পর্দা করে দেওয়া হবে। ফাকুলু ইন্নাহুম মিন্নি, এই ফেরেশতারা ওদেরকে সরিয়ে নিচ্ছে কেন, ওরা তো আমার দলের লোক অর্থাৎ মুসলমান। ফায়ুকালু ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাকা, বলা হবে আপনি জানেন না আপনার মৃত্যুর পরে এরা কত অসংখ্য বেদাতে লিপ্ত হয়েছিল। বলুন নাউযু বিল্লাহ মিন যালিক। এই কথা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের দুঃখে বলবেন, সোহকান সোহকান লিমান গাইয়ারা বাদ, দূর হও দূর হও যারা আমার মৃত্যুর পরে আমার দিনকে পরিবর্তন করেছে। হাদিসটি বুখারী বা মুসলিম উভয় গ্রন্থে চয়নকৃত, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, সবার মনে রাখা ভালো। কারণ কেয়ামতের দিনের অবস্থা আমরা কেউ বলতে পারি না, দুনিয়া আমরা যাই করি না কেন, আখেরাতের অবস্থা নবী রাসূল ছাড়া কেউ বলতে পারে না, সেটাই তিনি আগে ভাগে বলে দিচ্ছেন, দূর হও দূর হও, যে ব্যক্তি আমার দিনকে পবিত্র পরিবর্তন করে ফেলেছে। এবার আসেন, আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি আজকে, দুদিন আগে হয়ে গেল পহেলা নববর্ষ আপনাদের ভাষায়, আবার দুদিন পরে হবে রসুলের জন্মবর্ষ আপনাদের ভাষায়, কোনটাই কিন্তু শরীয়ত অনুমোদিত নয়, দুটাই আমাদের নিজেদের বানোয়াট। নববর্ষ, নবদিন, শুভ দিন, অশুভ দিন, এইসব ভাষাগুলো কাফেরদের, মুসলমানদের না। দিবস পালন এটা বেদাতিদের প্রথা, মুসলমানদের নয়। যদি ইসলামের ইতিহাসে দিবস পালনের কোন রীতিনীতি থাকত, তাহলে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 23 বছরের জীবনে যে সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনাবলীর সম্মুখীন হয়েছিলেন, প্রতিটি ঘটনাকে যদি আমরা দিবস পালন করি 365 দিনে কুলাবে না। সেই সঙ্গে খোলাফায় আরবা, খোলাফায় রাশিদিন, তাদের 30 বছরের খেলাফতকালে যে সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনাবলী ঘটে গেছে বিশ্ব ইতিহাসকে পরিবর্তন করার মতো, যদি আমরা সেগুলো দিবস পালন শুরু করে দিই, তা আর দু বছর প্রতিদিন দুটা তিনটা করা লাগবে দিবস পালন। কিন্তু আমরা রাজনৈতিক স্বার্থে বিভিন্ন দিবস পালন করি, যেমন আগামী 4 তারিখে করবো, আজকে কত 2 তারিখ না, পরশু দিন করবো ঈদ এ মিলাদুন্নবী, শুরু হয়েছে পয়লা রবিবার থেকে যশনের জুলুসে ঈদ এ মিলাদুন্নবী, বড় বড় সেমিনার, বড় বড় মিছিল পোস্টারিং হচ্ছে দেখতে পাচ্ছি, রাস্তার ধারে বসবাস করি, ট্রাক মিছিল করে যখন বাচ্চা বাচ্চা ছেলেরা হতভম্ব হয়ে যায়, এরা একদিন ছিল কোথায়? নববর্ষে এত হয়েছে কখনো শুনি নাই রাজশাহীতে, এবারে দেখছি বড় ড্রাম বাজনা চলছে আর 2-3 দিন থেকে, আজকে সকালেও চলেছে, আইন আছে শব্দ দূষণের আইন। কিন্তু এইসব ক্ষেত্রে সারা রাত ড্রাম বাজে মানুষকে ঘুম ডিস্টার্ব করলেও শব্দ দূষণ আইন প্রয়োগ হয় না, পুলিশ ভাইরা এগুলো দেখতে পান না, আইন প্রয়োগ করে সমস্ত এখানে যে প্যারালাইজড হয়ে যান, কারণটা কি? তমাম রাত মানুষকে ঘুমাতে দেয় না, দিনের বেলা মানুষকে লেখাপড়া করতে দেয় না, রোগীদের রোগ বৃদ্ধি করে যে সমস্ত কারণে, এই সমস্ত অপকর্মগুলো এরা করছে নববর্ষের নাম করে ফুর্তি, সঙ্গে যোগ হয়েছে 31st নাইট মানে বিদায়ী বর্ষ, আর পহেলা জানুয়ারি মানে নববর্ষ, তাহলে দুটার দিন একসাথে হয়ে গেল। এই 31st জীবনে আমরা শুনি নাই, আমাদের বয়স তো 31st দ্বিগুণ হয়ে গেছে, মানে 62 বেশি হয়ে গেছে আমাদের বয়স, জীবনে আমরা শুনি নাই। কিন্তু গত 2-3 বছর ধরে 31st শুরু হয়ে গেছে, যত বেহায়াপনা বেলেল্লাপনা উলঙ্গপনা যত বদমাশি শয়তানি কারবার সব এই সময় হয়, তা আমরা একদাবি জনগণের সরকার জনগণকে যা খুশি করার লাইসেন্স দিয়েছে, তাই যদি হয় তাহলে এত জেল ভরে কাদেরকে দিয়ে, এসব দুষ্টরা জেলে যায় না, যত ভালো মানুষগুলো জেলে যাবে, আইন তৈরি করা হয়েছে নিরপরাধ মানুষকে জেল খাটানোর জন্য, দুর্ভাগ্য, দিন সম্পর্কে জ্ঞান না থাকার কারণে কি আলেম কি জাহেল সবাই আজকাল একাকার হয়ে গেছে। সব জায়গায় উচ্চশিক্ষিত লোকেরা যে উদ্বোধন করে, মন্ত্রী শান্তিরা সব জায়গায় হাজিরা দেন, লোকেরা ভাবে না জানে বড় একটা নেকির কাজ করে যাচ্ছি। এইখানে গিয়ে এই হাদিসটা সবসময় মনে রাখবেন, সোহকান সোহকান লিমান গাইয়ারা বাদি, দূর হও দূর হও যারা আমার মৃত্যুর পর আমার দিনকে পরিবর্তন করে ফেলেছ। যেটা হয়ে গেল এটা কাদের দিন, 31st night, এটা কি মুসলমানদের দিন? পরিষ্কারভাবে কাফেরদের দিন। বলতে আড়ষ্টতা হবে যে পুরোপুরি বলো কাফেরদের দিন, একদম কাফেরদের দিন, কাফেরদের দিন, আদৌ মুসলমানদের নয় আর কিছুই বলা হবে না। ঠিক নববর্ষ, এটাও কাফেরদের দিন, এটা তাদের জীবনের অনুসরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান তাশাবাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে কমের সামঞ্জস্যতা বরণ করে সে তাদের মধ্যে গণিত হবে কিয়ামতের মাঠে, ওদের সঙ্গে হাসর হবে। ইহুদিদের অনুকরণ করেছ তোমরা ইহুদি হবে, যদিও সালাত আদায় করো, মনে রেখে দিও সবচেয়ে নাম করা ইহুদির নাম আবদুল্লাহ, মুনাফিকদের নেতা আবদুল্লাহ, আবদুল্লাহ হলেই তুমি জান্নাতে পাবো, অত সস্তা না। ওটা 31st night সম্পূর্ণরূপে কাফেরদের দিন, নববর্ষ উদযাপন সম্পূর্ণরূপে কাফেরদের দিন, উদযাপন করছে কারা? মুসলমানরা। হয়তো আর বলে ছেলে ছকরা করছে আমরা বুঝি না, আপনারা এক নম্বর দায়ী। ওই ছেলে বাড়ি ভাত দেন কেন? ওর মা ওকে খাওয়ায় কেন? যে ছেলে ইসলাম বিরোধী কাজ করে বাপ মার উচিত তাকে তার জীবুত্র করে বাড়িতে বের করে দেওয়া, ওর বাড়ি দেখাও দরকার নাই। বেআইমন সব বইমা, এরা কেমন মাঠে এই সন্তান আমার কোনো কাজে লাগবে না, তাই বলে জমা জমাতে মাহরুম করবে না, ওটা কিন্তু নিষেধ। ত্যাজ্য বলতে মানে বাহ্যিকভাবে ত্যাজ্যপুত্র, আসলে এটা মনে করবে না যে একেবারে সংসার থেকে আউট। ওকে সাবধান করার জন্য, ওকে ভালো করার জন্য ওর যত রকম কঠোরতা অবলম্বন করা উচিত আপনারা করবেন। যে ছেলে আল্লাহর দিন মানে না, যে ছেলে কুফরের দিনের জন্য সার রাত কাটিয়ে দেয়, ওই ছেলে কোনো প্রয়োজন নাই, বরং পরের ছেলে মানুষ করেন যে আপনার জন্য দোয়া করবে, তাতে কাজে লাগবে। এই দুটো গেল সম্পূর্ণরূপে কুফুরি দিনের আলামত। এই জন্যই বলা হয় বেদাত দুই প্রকার, একটা বেদাত হল আগত বেদাত, আর একটা বেদাত হল নির্গত বেদাত, অর্থাৎ বিজাতীয় বেদাত আর জাতীয় বেদাত। এগুলো বিজাতীয় প্রথা ঢুকেছে মুসলমানদের মধ্যে। 14th February আবার আপনার করবেন ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস, বেয়াদবিরা শেষ নাই। এগুলো সব উস্কানি দেয় আমাদের নেতারা, পুলিশ পাহারা দেয় যেন অপকর্ম না করে। আরে বেটা, তুমি সামনে আমের খোসা খুলে রাখবা আর বেলায় মাছের যেন বসিস না, তার রাইফেল লিপিটেন খাবি। আরে বেটা, আমটা বাতিল করে দে ওখান থেকে, কিসের ভ্যালেন্টাইন্স ডে, কিসের 31st, ধরি পিটে সব ঘরে ঢুকে দাও, একদিনে কিছু করবো না, ঘরতে বেরই হবে না ওরা। এক্ষেত্রে পুলিশের লাঠির জোর নাই, সরকারি কোনো বিধান নাই, আইনও নাই, যা খুশি তাই করো, এটা হবে না। যদি মুসলমান হতে হয় অবশ্যই আমাকে মুক্ত পরকাল মুক্তির জন্য কাজ করতে হবে, আমার যাবতীয় লক্ষ্য হবে পরকাল। কাফের হও, তোমার লক্ষ্য হলো দুনিয়া, দুটো দলের দুই লক্ষ্য। যদি মুসলমান বলে শিক্ষিত দাও তুমি, অবশ্যই তোমাকে পরকালের স্বার্থে কাজ করতে হবে, অবশ্যই তোমাকে নবী রাসূলের বিধান মেনে চলতে হবে। কোরআন হাদিসকে বাদ দিয়ে কোন ইসলাম হয় না। দুর্ভাগ্য আমাদের দিনদার পরহেজগার লোকেরাই এখন কোরআন হাদিসের মন গড়া ব্যাখ্যা দিয়ে পুরো ইসলামকেই আমরা মন গড়া বানিয়ে ফেলেছি, ঠিক যেভাবে ইহুদি নাসারা করত। ইহুদি নাসারাদের চরিত্র ছিল বলেই আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে বলার নির্দেশ দিয়েছেন, প্রতিদিন প্রতি ওয়াক্ত সালাতে গায়রিল মাগদুবি আলাইহিম রদ্দাল্লিন, আল্লাহ তুমি আমাদেরকে ইহুদিদের মতো অভিশপ্ত করো না এবং খ্রিস্টানদের মতো অত ভ্রষ্ট করো না। অত ওইগুলি আমরা সবসময় করে যাচ্ছি। আমল কবুল হওয়ার শর্ত তিনটা। এক, আপনার আমলটি হতে হবে স্রেফ আল্লাহকে খুশি করার জন্য, অন্য কোনো মানুষকে খুশি করার জন্য নয়, এখলাসে আমল, এটা এক নম্বর। এরপরে আপনার আমলটা হতে হবে আকিদা, বিশুদ্ধ আকিদা সম্মত, যেখানে কোনো শেরেক থাকবে না। তিন, আপনার আমলটা হতে হবে সম্পূর্ণ রসুলের তরিকা অনুযায়ী, যেখানে কোনো নিজস্ব যোগ বিয়োগ থাকবে না। বেদাতে এতেকাদি, বেদাতে ফেলি আমলি, আকিদাগত বেদাত যদি ঢুকে যায় আপনি কাফের হয়ে যাবেন, মোশরেক হয়ে যাবেন, কাফের বলা যাবে না, মোশরেক নিঃসন্দেহে আপনি হবেন। ধরুন আপনার আকিদা রয়েছে এই যে এই মরা মানুষটার কবরে গিয়ে যদি কিছু চাই তাহলে উনি শুনতে পাবে এবং আমার মনস্কামনা পূর্ণ করবে, এই আকিদার নিয়ে যদি আপনি কোনো কবরে গিয়ে জিয়ারাত করেন, জিয়ারাত করা সুন্নত, ঠিক আছে? তো জিয়ারাত করা সুন্নত করতে গিয়ে আপনি শেরেক করলেন কি যে এই মরা মানুষটা আমার উপকার করতে পারে বা ক্ষতিও করতে পারে, অতএব ওনাকে খুশি করাটাই আমার বড় কাজ। এই আকিদা যদি আপনার বিনষ্ট থাকে, আকিদা তো ভাইতে দেখা যায় না, এই আকিদা যদি পোষণ করেন আপনি, আপনার জিয়ারাতের সুন্নতটা তো হবেই না, ওটা শিরকে পরিণত হয়ে যাবে। এটাকে বলে বেদাতে এতাকাদিয়া। আঠারো বেদাতে আমলি, কাজটাই বেদাত, যে কাজ আল্লাহ রসুল করেননি আপনি সেটা করলেন। মালাম এখন দিনান ফি আহাদের রসুরে সাল্লাম ওয়া সাহাবিহি ফালাইসাহু ইয়াউমা দিনান। ইমাম মালিক বলছেন যে বিষয়টি আল্লাহ রসুল এবং তার সাহাবিদের জমানায় দিন হিসাবে চালু ছিল না, সেটা আজকের দিনে দিন হিসাবে গৃহীত হবে না। এখানে গিয়ে আমাদের সমস্যা দাঁড়িয়ে গেছে, আমরা সরাসরি অস্বীকার করতে পারি না, আবার না করেও পারি না। এখানে গিয়ে আমাদের ধর্মনেতারা ধর্মের অপব্যাখ্যা করেছেন, ইহুদি নেতাদের মতোই তাদের দুর্দশা ঘটে গেছে। অসংখ্য বিষয়ের মধ্যে একটা খালি মনে রাখেন, সামনে যেহেতু দুদিন পরে আসতেছে ঈদ মিলাদুন্নবী, এটার নাম দিয়েছে ঈদ, খুশি। এই খুশি কে দিল? তারা কোরআনের আটটি আয়াত দিয়ে মিলাদ প্রমাণ করেন, চারটি আয়াত দিয়ে কেয়াম প্রমাণ করেন, অসংখ্য হাদিসের অপব্যাখ্যা করে মিলাদকে একেবারে ওয়াজিব করে দিয়েছেন, এবং তারা টিটকারি করেন অন্যদের দিকে, তাকে ইঙ্গিত আমাদের দিকে, যারা রসুলের জন্মে খুশি হয় না তারা মুসলমান নয়। কত্তর বেয়াদবেরা, রসুলের জন্মে খুশি হয় রসুলের জন্মের দিন। আমরা যখন জন্মগ্রহণ করেছিলাম আমার মা দাদা নানা খুশি হয়নি, এখন কি খুশি হবে নাকি? এখন আমার অত্যাচারে আমার দাদা দানা অস্থির, রোজকে পুষি বছর বছর খুশি প্রমাণ করবে? খুশির একটা মুহূর্ত থাকে, সেই মুহূর্তে সবাই খুশি হয়েছিল। দাদা আব্দুল মোত্তালেব কচি শিশু বাচ্চাকে কোলে করে নিয়ে কাবা ঘরে গিয়েছিলেন এবং নাম বলেছেন, আমি আমার বাচ্চার নাম রাখলাম মোহাম্মদ, যে হবে প্রশংসিত ইহু জীবনে এবং আমার মৃত্যুর পরও সারা বিশ্ব তাকে প্রশংসা করবে, এই আকাঙ্ক্ষা নিয়ে আমি আমার পোতার নাম রাখলাম মোহাম্মদ। তিনি খুশি হয়েছিলেন, ওই খুশি কি আমি তুমি হব নাকি? সবাই বলল, হে নেতা, এই নাম তো মক্কায় কোথাও নাই, কারণ এই জীবনে কোন শুনি নাই। হ্যাঁ, আমি এই নাম রাখলাম কারণ আমি আমার পোতার চেহারাতে বুঝতে পারছি এই পুত্র একদিন এমন সন্তান হবে সারা বিশ্ব একে প্রশংসা করবে। বলুন দাদা আব্দুল মুত্তালিবের এখন থেকে পূরণ হয়নি? সারা বিশ্বকে তার প্রশংসা করে না? তার এই খুশির সঙ্গে আমরা মিলতে পারব? যখন গর্ভে ছিলেন মা স্বপ্ন দেখে নাম রাখছিলেন আহমদ, আমার যে সন্তান হবে তার নাম হবে আহমদ। আহমদের অর্থ যা, মোহাম্মদের অর্থ তাই, মায়ের নাম আর দাদার রাখা নাম দুটারই একসঙ্গে বহু প্রকার ঘটেছে। আমার রসুলের সারা জীবনটাই ছিল প্রশংসিত, যারা তাকে কটুক্তি করে তার সম্পর্কে বাজে কথা বলে তারা তাকে না জেনেই বলে, কারণ স্বার্থে ঘা লাগলে অনেকে অনেক কথাই বলে, এটা স্বাভাবিক। সে যুগে তার শত্রু ছিল, সারা জিন্দগি তিনি শত্রুদের সঙ্গে শত্রুতা করে জীবন কাটিয়েছেন, শত্রুতার মধ্য দিয়েই তার জীবন কেটেছে। নবুয়ত লাভের পরে 23টি বছর মৃত্যু পর্যন্ত শত্রুরা তাকে জ্বালিয়েছে, ইহুদিরা তাকে জ্বালিয়েছে, নাসারা তাকে জ্বালিয়েছে, ঘরের মানুষ মুসলমান নামধারী মোনাফেকরা তাকে প্রতি মুহূর্তে তাকে ক্ষতি করার চেষ্টা করেছে। তাই কি বলবো, তিনি প্রশংসিত ছিলেন না? সবার কাছে প্রশংসিত হওয়ার প্রয়োজন নাই, ফাসেক ফাজের হিরোইনঘর বদমাশের কাছে প্রশংসা পাওয়ার কোন প্রয়োজন নাই, তিনি প্রশংসা পাবেন জ্ঞানী গুণী মানুষের কাছে, এবং সেটাই তিনি পেয়েছিলেন। আজও ঠিক তেমনি প্রশংসা এবং অপপ্রশংসা দুটেরই মানদণ্ড হবে জ্ঞানী মানুষের কাছে প্রশংসা পাওয়া, হতভাগাদের কাছে নয়। একদিন সাহাবি বা আয়েশাকে জিজ্ঞেস করলেন, আমার রসুলের চরিত্র কেমন ছিল? ফালা কারা হাতাল কোরআন, তুমি কি কোরআন পড়ো না? তাহলে হ্যাঁ পড়ি। বলে কানা খুলকুহুল কোরআন, পুরো কোরআনটাই তো তার জীবন চরিত্র, ওনার চরিত্রই তো কোরআন, তোমার কি চাচ্ছ? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা সূরা আহজাবে কৃষ্ণ বলে আল্লাহ পাক বলে দিচ্ছেন তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে উত্তম আদর্শ নিহিত রয়েছে কাদের জন্য লিমান কানা ইয়ারজুল্লাহ যারা আল্লাহকে কামনা করে ওয়াল ইয়াউমাল আখিরা আখিরাতে মুক্তির কামনা করে তাদের জন্য উত্তম আদর্শ চোর বাটপাটদের জন্য উত্তম আদর্শ নন কারণ চোর বাটপাট খেপে যাবে কারণ তিনি যে বিধান এনেছেন তাতে বলা যায় চোর চুরি করলে হাত কাটি দাও ওরা খুশি হবে নাকি মদ খেলে আশি বেত মারো কি খুশি হবে নাকি জেনা করলে একদম পুঁথি ফেলি পাথর মেরে পিটি শেষ করে দাও উনি ওরা কি খুশি হবে সুৎখর কি কখনো খুশি হবে অথচ সবার কাছে প্রশংসা পাওয়ার দরকার নাই প্রশংসা পেতে হবে তাদেরই কাছে যারা জ্ঞানী যারা সত্যিকার অর্থে বিদগ্ধ দূরদর্শী তাদের কাছে আমরা সর্বান্তকরণে আমাদের রসুলের আগমনে নিঃসন্দেহে খুশি বরং আমি বলব পৃথিবীতে তার আগমনের সবচেয়ে খুশি ওই মানুষগুলো হয় যারা ফেরেকা নাজের অন্তর্ভুক্ত আহলুল হাদিস যারা তাই তার আগমনে সবচেয়ে বেশি খুশি বেদাতীদের খুশি বাহ্যিক আহলুল হাদিসদের খুশি আন্তরিক দুই খুশির মধ্যে বহু পার্থক্য আছে নবুয়ত পাওয়ার পরে আমার রসুলের 23টি বছর কেটে গেছে তিনি কখনোই নিজের জন্মবর্ষে খুশি করার জন্য পৃথক অনুষ্ঠান করেন নাই হ্যাঁ সোমবারে সিয়াম রাখতেন তিনি বলতেন এই দিনই আমার জন্ম হয়েছে এদিনই আমি নবুয়ত পেয়েছি এজন্যই আমি সিয়াম রাখি এদিনই আল্লাহ কাছে আমল নামা চলে যায় সোমবারে বিশুদ্ধবারে এইটাকে যদি উপলক্ষ করে আমরা শুরু করে দেই তাহলে বলতে হবে তিনি ওই দিন শুধু সিয়াম রেখেছিলেন তোমরা সিয়াম রাখো হালুয়া পোলা বিরিয়ানি জিলাপি খেয়ে শেষ করো কেন যুক্তি কত দেখছেন বলে ওলে জালাকা ফালিয়াফরাহু আল্লাহর ফজল করম এসে গেছে অতএব তোমরা সবাই খুশি মানাও কোরআনে আছে সে খুশি কি এই খুশি ইসলামের নিয়ামত আসার কারণে তোমাদের খুশি হতে বলা হয়েছে যদি এটির অর্থ এটাই হয়তো আমার নবীর সর্বাগ্রে এই আয়াতের ব্যাখ্যায় নিজে মিলাদুন্নবী পালন করতেন তিনি তা করেননি তার মৃত্যুর পরে তার দুজন শ্বশুর কে আবু বকর ওমর আর দুজন জামাই কে ওসমান আলী বলুন এদের মহব্বত ভালোবাসা কি আল্লাহ নবীর সঙ্গে আমাদের চেয়ে কম ছিল না বেশি ছিল তারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে আমার রসুলের জন্য তারা কখনো এই 30টা বছরে 30টা মিলাদুন্নবী করেন নাই আপনি কোত্থেকে বের করলেন এগুলা এগুলো তো খ্রিস্টানদের দেখা দেখি 200 বছর ধরে খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের কুরুষেট চলেছে তারই এক পর্যায়ে 1187 খ্রিস্টাব্দে ঐতিহাসিক হিকটিনের ময়দানে সালাহউদ্দিন আইয়ুবের নেতৃত্বে যখন খ্রিস্টানরা পরাজিত হয় তার কিছু আগে 25শে ডিসেম্বরে তারা যুদ্ধবিরতি দেয় যুক্তি দিল যে এই দিন আমাদের নবীর জন্মবর্ষ অতএব এদিন আমরা যুদ্ধ করব না ইরাকের এরবেল প্রদেশের গভর্নর আবু সাইদ মুজাফরউদ্দিন কুকুবুরি তিনি চিন্তা করলেন আমাদেরও তো একজন নবী আছে আমরা আমাদের নবীর জন্মদিন খুশি করব 20 দিন ব্যাপী সে যুগে শ্রেষ্ঠ খানাপিনা গরু খাসি দুম্বা মেরে শেষ করে শত শত লোককে খাইয়েছিলেন উদ্দেশ্য ছিল রাজনীতি যাতে মানুষ তারপর খুশি হয় এরবেল প্রদেশের আলেমরা যারা সত্যিকার অর্থে জাইদ হাক্কানি আলেম তারা সবাই সহস্রে পালিয়ে চলে গেছিল এখনই আল্লাহ গজব নাজিল হবে যে কাজ আমার নবী করেন নাই যে কাজ আমার খলিফা আরবা করেন নাই সে কাজ ওই বেটা গভর্নর গায়ের জোরে করছে আল্লাহ গজব এখনই এখানে নাজিল হবে তারা থাকেনি সেখানে তারিখ ইবনে খাল্লাকান পড়ে দেখুন বিশাল ইতিহাস পাবেন এই সম্পর্কে এটা হলো কবে 604 মতান্তরে 625 হিজরিতে আমার রসুলের মৃত্যু হয়েছে 11 হিজরিতে 625 থেকে 11 বাদ দিলে কয়দিন থাকে 614 বছর না এতদিন পরে আপনি একটা জিনিস চালু করছেন আর ভাবছেন আমি ধর্মের কাজ করছি এটা বেদাত নয় প্রমাণ করার জন্য কোরআনের 8টি আয়াতকে ব্যবহার করা হয়েছে কিয়াম প্রমাণ করার জন্য কোরআনের 4টি আয়াত ব্যবহার করা হয়েছে মিলাদ প্রমাণ করার জন্য অসংখ্য সহিহ ব্যাখ্যা করা হয়েছে বই লিখে আমার কাছে পাঠিয়েছেন তারা মুফতি সাহেব জানি না তার লেখাপড়া কতটুক, এই যদি তাদের এলেমের দৌড় হয় ছোট্ট একটা কথাই বলবো, এই বেদাতের সংজ্ঞাটাকে শেখেন। বেদাত কাকে বলে? আল বেদাত ফিল লোগা হিয়া কুল্লমা আহাদাসা আলা গায়রে মিসাল সাবেক, আগে যা ছিল না অনুরূপ নতুন কিছু সৃষ্টি করাটাকেই আবিধানিক অর্থে বেদাত বলা হয়। আর সারাই পরিভাষা বেদাত কাকে বলে? ইয়া তরিকাতুল মুখতারা ফিদ্দিন তুজাহির শরিয়া ইখসাদু বিহা তাকাররুব ইলাল্লাহ ওয়া লাম ইয়াকুম আলা সিহ্হাতিহি দালিলুন আসলান আও ওয়াসাফান কামা ক্বালা শাতিবি ফি কিতাবিল মাশহুর আল ইতিসাম। শরীয়ত পরিভাষায় বিদআত হল ওই বস্তু যা নবদ্ভূত, আর তরিকাতুল মুখতারা নতুন একটা তরিকা বের করা, নতুন একটা বিষয় বের করা। তুজাহির দ্বীন, তুজাহির শরিয়া, যাকে শরিয়াত মনে করে সবাই, ইউকসাদু বিহা তাকাররুব ইলাল্লাহ, যার মাধ্যমে আল্লাহ নৈকট্য হাসিল করা সংকল্প করা হয়, অলম ইয়াকুম আলা সিহ্হাতিহি, অথচ এটার বিশুদ্ধতার পক্ষে, দলিলুন শারঈয়ুন আসলান আও আসাফান, কোন শরীয়তে দলিল পাওয়া যায় না মৌলিকভাবে বা গুণবাচকভাবে। এই হল বেদাতের সংজ্ঞা। বেদাত দুই ভাগে বিভক্ত, বেদাতের দুনিয়াবিয়া, বেদাতের দিনিয়া। দুনিয়াবি বেদাত আর দিনই বেদাত, ধর্মীয় বেদাত। দুনিয়াবি বেদাত কি? আমার সামনে মাইক্রোফোন, টেপ রেকর্ডার, মোবাইল, মাইক্রো, বাস, ট্রেন, বিমান, এসবগুলো হল দুনিয়াবি বেদাত। এগুলো কোন দোষের বিষয় নয়, মানুষ এগুলো তাদের প্রয়োজনের স্বার্থে নিত্য নতুন আবিষ্কার করবে, এটাই স্বাভাবিক, এটা আল্লাহর বিধান। আল্লাহ বলেছেন তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না, নাকি তোমাদের হৃদয় এসে মোহর মারা হয়েছে, তালা মেরে দেওয়া হয়েছে নাকি? গবেষণা করো, নতুন নতুন নিয়ামত বের করো, ভোগ করো, আমি আল্লাহ খুশি হব, তোমাদের জন্যই দুনিয়া সব আমি দিয়েছি, খুঁজে খুঁজে বের করো আর নিজেরা ব্যবহার করো। একদিন জনৈক সাহাবি আল্লাহ নবীর সামনে এসছেন ছেড়া মোবাইলের কাপড় পরে, খেপে গেছেন আল্লাহ নবী, এই বেটা তোমার বাড়িতে কিছু নাই, দুম্বা আছে, উট আছে, জমি জমা আছে, তো হ্যাঁ সবই আছে, এই ময়লা কাপড় পরে আসছে কেন, ছেড়া ছুটা কাপড় পরে, আপনার কাপড় সাপড় তো খুব ভালো দেখি না, এই জন্য আমি ভাবলাম এরকম ভাবে আসলে আপনি খুশি হবেন। তখন আল্লাহ রাসূল বলেছিলেন, দেখো আল্লাহ পাক চান তার বান্দার উপরে তার নিয়ামতের নিদর্শন দেখতে, যাও ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আমার আল্লাহ নিজে সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন, ছেড়া ছুটে কর ফেলো, তোমার যে ক্ষমতা থাকে ভালো করার পরে এসো। অথচ ও ভেবে নিয়েছিল এই ছেড়া ছুটে কাওয়ার পরে বোধ হয় ইমানদারি, আল্লাহ রসুলের তোষক ছিল না। ওমর ফারুক একদিন বললেন, হে আল্লাহ রসুল আমাকে নির্দেশ দিন, আমি আপনার জন্য একটা তোষক বানিয়ে নিয়ে এসে, কোন রাওয়াতে এটা ইবনে মাসউদের কথা বলা হয়েছে। তাহলে নবী বললেন, দেখো আমার জন্য ওগুলো কিছু প্রয়োজন নাই, দুদিন পরেই তো কবরে চলে যাবো, আমি তো মাটির খোরাক, পিঠের নিচে দড়ির খাটে শুইলে কেমন হয় বলেন তো, দাগ হয়ে গেছে, লাল টকটকা, সুন্দর স্বাস্থ্যবান মানুষ, সুন্দর রঙের মানুষটা টকটকা হয়ে গেছে, এই দৃশ্য দেখে কোন ভক্ত সাহাবি স্থির থাকতে পারে? তো ওমর ফারুক সহ্য করতে পারেন নাই, এমনি বছর সহ্য করতে পারেন নাই, কিন্তু তিনি ওটা গ্রহণ করেছিলেন। তাই বলে কি আমাদের উম্মত সবাই কেন দড়ি খাটে শুইতে হবে নাকি? এতে কবে গেছে এবার মক্কায় নতুন আহলাদ একজন বলছে, স্যার এই মাথায় গোল টুপি আর লম্বা ওই আবা পরা সৌদির পরে দেখেন না ঢিলা জামা, এইটি পরেই তো সুন্নত, তাই না? মানে আমার গায়ে তোটা নাই, ইঙ্গিত আমাকে বুঝাচ্ছে, তোমাকে এটা কে বুঝেছে, এই বুদ্ধি কে দিল মাথায়? তাহলে তো আমার নবীকে ওই ফতোয়া দেওয়া লাগবে আমেরিকা, যে শীতে মরে যাচ্ছে সব দুনিয়ার সব লেপ্তস গায়ে দিচ্ছে তারা বাঁচার জন্য, এটাই যদি সুন্নত হইতো তাহলে বিশ্ব নবী হতেন না, উনি কোন আরবের নবী হতেন, উনি তো বিশ্ব নবী, অথচ যে দেশে যেটা প্রয়োজন সেটি হবে উনি মূলনীতি বলে গেছেন। দেখো পোশাক অর্থ হল ঢিলা ঢালা পোশাক হতে হবে, যা ঢেকে রাখে তোমার দেহকে, দেহ যেন গুপ্তাঙ্গ বের হয়ে না যায়, তোমার পোশাক যেন কাফের মুশরিকদের অনুকরণ না হয়, তোমার পোশাকে যেন অহংকার প্রকাশ না পায়, তোমার পোশাকে যেন বিনয় প্রকাশ পায়। খুজু জিনাতুকুম ইনদা কুল্লি মসজিদিন, আল্লাহর সামনে হাজিরা দেওয়ার সময়, মসজিদে আসার সময়, সালাতের সময় সুন্দর পোশাক পরে এসো, এটা কোরআনের নির্দেশ। যে দেশে যেটা সুন্দর পোশাক সে দেশে সেটাই পরবে, বলা হয়নি যে শুধু আরবের আবা পরে এসো। তাই তো স্যার, এটা আমাদেরকে বুঝাই দেয়নি একদিন, এরকম মানে মন গড়া ফতোয়া সব জায়গায় চলছে, বড় সমস্যা, এগুলো সহজ বিষয় মানুষ বুঝতে পারে না। তিনি খেজুর খেতেন, আমরা ভাত ভাত দিকে খেজুর খাবো নাকি রোজা? এখন এগুলি যদি সুন্নত বলে লাজমি করে দেয় তো এদেশে লোক একটা মুসলমান হবে না। বাবা অত টাকা দিয়ে খেজুর কিনবো কি করে, মুসলমান হবো কেমন করে? বিষয়গুলো বুঝার বিষয়, যে জন্য একটা ব্যাখ্যা দিতে হচ্ছে আমাদেরকে। যখন আপনি আমল করবেন দেখবেন তার উপরে শরীয়তের দলিল আছে কিনা, দলিল না জেনে অহেতুক নিজের মন গড়া একটা বিধান জারি করে দিলে আপনি সমস্যায় পড়ে যাবেন। যে জন্য আজকে দেখা যায় সুন্দর সুন্দর লেবাস পোশাক ধারেই বেদাতে শ্রীখণ্ডি, কেন এগুলো হচ্ছে? কারণ তাদের পোশাক ভালো আছে, ভিতরে বোঝার ক্ষমতা নাই, যার কারণে বহু সুন্নতকে বেদাত বানিয়ে ফেলেছেন, বহু বেদাতকে তারা সুন্নত বানিয়ে ফেলেছেন। এজন্যই বলা হয়েছে অন্য হাদিসে, কতদিন পর্যন্ত কেয়ামত হবে না যতদিন পর্যন্ত মানুষ বেদাতগুলোকেই সুন্নত ধরে নেবে। বহু হাদিস আছে এই বিষয়ে, এখন সংক্ষিপ্ত সময় ব্যাখ্যা দেওয়ার উপায় নাই, কিন্তু এটুকুই বলব একটা হলো আকিদাগত বেদাত থেকে সাবধান, যেটা একটু আগে বললাম। যদি কোনো মৃত মানুষকে আপনি ধারণা করেন বা কোনো স্থানটাকে যদি ধারণা করেন পবিত্র স্থান, এইখানে গেলেই আপনার তিনি আপনার কথা শুনবেন বা সেখানে কিছু দান খরাত করলে আপনার ইহকাল পরকাল ভালো হয়ে যাবে, তাহলে এই আকিদাগত বেদাতের কারণে আপনি মুশরিকে পরিণত হয়ে যাবেন। আর কর্মগত বেদাত হচ্ছে এই, যে কর্ম আমার রসুল করেন নাই, যে কর্ম সাহাবা কেরাম করেন নাই, এবং যে কর্মের হওয়ার পিছনে শরীয়তের দলিল নাই, ওই কর্ম যদি আপনি করেন তাহলে ওটা হলে বেদাতে আমলিয়া, কর্মগত বেদাত। আর এই কর্মটাকে আবার চার ভাগে ভাগ করতে হবে, শরীয়ত অনুকূল হতে গেলে আপনার চারটি বিষয় খেয়াল করতে হবে, কম্মিয়া কাইফিয়া জামান ও মাকান। একটা হল পরিমাণ, একটা হল প্রকৃতি, একটা হল সময়, একটা হল স্থান। ধরে নিন আমরা মসজিদে এসছি জুমার সালাত আদায় করব, এর প্রকৃতি কি বলে দেওয়া হয়েছে? জুমার সালাত আপনার জন্য ফরজ, জোহরের সালাত চার রেখাত, কিন্তু এখানে দু রেখাত, এটা হল পরিমাণ, আপনি চার রেখাত পড়তে পারবেন না ফরজ সালাত, কিন্তু যদি আগামী কালকে যখন আসবেন ঠিক এই টাইমে আপনি চার রেখাত পড়বেন জোহর। এই পরিমাণ কম বেশি করার অধিকার আপনার নাই। প্রকৃতি কি? এটা হল ফরজ, কিন্তু এর আগ পিছিয়ে এগুলো সুন্নত, ফরজ আদায় না করলে আপনি আপনার আদায়ই হবে না। আপনি হজে যাচ্ছেন, প্রথমে উমরা করতে হয়, এই চারটা হজ করে তো আপনারা আসলেন, যে আগে আপনাকে উমরা করতে হবে। উমরা কি? তওয়াফ করতে হয় আগে, তওয়াফ করার পরে সাই করতে হয়। আপনি দেখলেন তওয়াফের সময় খুব ভিড়, এখন আমি আগে সাই করি পরে তওয়াফ করব, হবে না। আপনাকে আগে তওয়াফ করতে হবে পরে সাই করতে হবে। এরপরে ভাবলেন সাত তওয়াফ দিতে দিতে মাজা ব্যথা হয়ে গেল, আর পারছেন না আর সাত দেবো না, তিন দিয়ে বসি, খেয়ে দেয় নিয়ে তোর আবার দেবেন চারটা, চলবে না, সাতটাই দেওয়া লাগবে আপনাকে। হ্যাঁ, আপনি মাজুর হলে বিষয় আলাদা, এটা হল পরিমাণ সাত তওয়াফ। কাইফিয়াত প্রকৃতি কি? আগের তওয়াফ পরে সাই। এবার আসুন জামান, সময়। জোহরের সময় যদি আপনি আসর পড়তে আসেন তো হবে, উল্টে হয়ে যাবে না? মগরের সময় বললেন আমি জোহর পড়ব, আমার ইচ্ছা আল্লাহ ক্ষমা করে দিয়ে সব লাভাস লাভাস, আল্লাহ ক্ষমাশীল দয়াবান, অত আমি সময় পাইনি, এখন আসর মগরের সময় এসে জোহর পড়ে নিলাম, হবে না। আপনি সময় দিয়ে লক্ষ্য করেননি, কারণ আল্লাহ পাক এটাকে কিতাব মওকুতা ওয়াক্ত মোতাবেক সালাত নির্ধারণ করে দিয়েছেন। আরটা কি? মাকান, স্থান। আপনি হজ করবেন কোথায়? আরাফাতের ময়দানে। তারিখ কত? নয় জিলহজ, এই তো। আপনি নয় জিলহজ না গিয়ে দশের জিলহজে গেলেন, স্থান ঠিক আছে কিন্তু সময় পাল্টে দিলেন, আপনার হজ হবে না। আর নয় জিহাজে ঠিকই গেলেন, কিন্তু আপনি আরাফাতে গেলেন না, আপনি গেলেন আরেক জায়গায়, ধর রিয়াদে গেলেন বা জেদ্দায় গেলেন, হজ হবে না। প্রতিটি বিষয়ে এই চারটে বিষয়ে খেয়াল রাখবেন আপনি, কমিয়ত, কৈফিয়ত, জমান ও মাকান, পরিমাণ, প্রকৃতি, সময়, স্থান। এই চারটে জিনিস মিললে তবে আপনার ওটা সুন্নত অনুযায়ী হবে। সালাত আদায় করছেন, জোহরের সুন্নত করার কথা আপনি ভালো করে জানেন, ফরজ করার কথা আপনি ভালো করে জানেন, কম বেশি করতে পারবেন না। আপনি যে মিলাদুন্নবী করবেন, এটা কোনোদিনও আল্লাহ নবী করেননি, অথবা এক মনে কোনো শর্তই ঢকবে না। হ্যাঁ, সুন্দর আর দলিল দেন আমাদের আলমরা, হাদিসটা বলে দেওয়াই ভালো। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سن في الاسلام سنه حسنه فله اجرها واجر من عمل بها بعده من غير ينقص من اجورهم شيئا ومن سن في الاسلام سنه سيئه كان عليه وزرها وزر من عمل بها من بعده من غير ينقص من اوزارهم شيئا رواه مسلم والنسائي بسند صحيح এটা মিশকাত ওয়া হাদিসটা। জাবির বিন আব্দুল্লাহ বলেন যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ইসলামী একটি নতুন প্রথা সৃষ্টি করল, সেই ব্যক্তি এত নেকি পাবে, নিজে তো নেকি পাবেই, তার পরবর্তীকালে যারা তার অনুসারী ওই নেকির কাজটা করবে তাদের সমপরিমাণ নেকি ওই ব্যক্তি পাবেন যিনি প্রথম শুরু করেছিলেন, কোন আলহামদুলিল্লাহ। আর যে ব্যক্তি কোনো গুনাহের কাজ শুরু করবে, সে ব্যক্তি তো গুনাহগার হবেই, তার দেখা দেখি যত লোক ওই গুনাহের কাজ করবে তাদের সকলের পাপ ভার ওই লোকটা ঘাড়ে চাপবে। এটা মুসলিম শরীফের হাদিস, নাসাইয়ের হাদিস, নিঃসন্দেহে হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সুন্নতে হাসানা কথাটা হাদিসে পেয়ে আমাদের মিলাদি ভাইরা এতই খুশি, মিলাদকে বানাইছে বেদাতে হাসানা, বেদাতকে দুই ভাগে ভাগ করে ফেলাইল রাতারাতি, সুন্দর বেদাত আর মন্দ বেদাত। আর আল্লাহ রসুল কি বলছেন, কুল্লু বেদাতে দালালাহ, প্রত্যেক বেদাতি পদভ্রষ্ট কর, অকুল্য দলালাতিন ফিন্নার, প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম। প্রতি জুমার খুতবায় খতিবরা এটা পড়ে থাকেন, কিন্তু অর্থ কেউ বুঝি না আমরা। আল্লাহ রসুল বলছেন কুল্লু বেদাতিন দলালা, আপনি বলছেন আল বেদাত কিসমাইন, বেদাতুন হাসানা বেদাতুন সাইয়া, কুল্লু বেদাতুন সাইয়া দলালা, অকুল্য বেদাতুন হাসানা লাইসে দলালা। আপনার ব্যাখ্যা কে দেওয়ার অধিকার দিল কে? অর্থাৎ আপনি বেদাতের অর্থই বুঝেন না। এখানে হাদিসে বলা হয়েছে সুন্নতান হাসানা, সুন্নতান হাসানা বলা হয়েছে, বেদাতেন হাসানা বলা হয়নি। কোরআনে আছে না, লা তাকরাবুস্সালাহ ইল্লা ওয়ান্তুম সুকারা, তোমরা ওয়ান্তুম সুকারা, তোমরা সালাতের নিকটবর্তী হয় না মাতাল অবস্থায়। এরা মাতাল অবস্থায় কথাটা বাদ দিয়ে শুধু বললেন লা তাকরাবুস্সালাহ, সালাতের নিকটবর্তী হয় না। আমাদের হুজুরদের অবস্থা হয়েছে তাই। এই হাদিসটার গোড়ায় কিন্তু প্রায় পাঁচ সাত লাইন হাদিসের শুরু আছে। শুরুটা কি, এটা তোমার শেষ অংশ বলছে। এখানে শুরু হলো এই, একদিন আল্লাহ রসুল বসে আছেন, এমন সময় একদল লোক আসলো, উষ্ট খুষ্ট চুল, সফর ক্লান্ত, ক্ষুধার্ত মানুষ, দেখি উনি বুঝতে পারলেন যারা সারা পথ এসছে বহুদূর থেকে, মোদার গোত্রের লোক, এরা খায়নি, নিজের বাসায় গেলেন, খাবার নাই, কি করবেন মেহমান? উনি এসে মসজিদের সবাইকে বললেন, দেখো যে ব্যক্তি এই ক্ষুধার্ত মানুষগুলো খাওয়াবে এবং তাদেরকে পরিধান করাবে, তো পোশাক তো নাই, ছেড়া ছুটা, তারা সমপরিমাণ নেকি পাবে এবং আল্লাহর কাছে আরো বেশি বেশি নেকি তারা পাবে। এই হাদিস শোনার পরে একজন গিয়ে উঠে বাসায় গেলেন এবং তিনি তার সাধ্যমতো ওজনে যতটা কুলাতে পারেন, ওনার শক্তিতে কুলায় খেজুর নিয়ে এলেন তাদেরকে খাওয়ানোর জন্য। তিনি ওইটা নিয়ে আসলে আল্লাহ রাসূল খুশি হয়ে, এরপরে অন্য সাহাবীরা তাকে দেখা থেকে আবার সব নিয়ে আসতে শুরু করলো, কেউ কাপড় নিয়ে আসলো, কেউ খাবার নিয়ে আসলো, এমনি এত হয়ে গেল সেখানে, একেবারে গাদা হয়ে গেছে, সবার খেয়ে দিয়েও আরো বেঁচে গেল, কাপড়ও তাদের বন্টন করে দেওয়া হলো। এই দৃশ্য দেখে আল্লাহ রাসূল খুশি এই হাদিসটা বলেছিলেন, মান সান্না ফিল ইসলামে সুন্নতান হাসানা, ওই যে লোকটা প্রথম গেল, যে নিয়ে আসলো তাকেই আল্লাহ বলা হলো, যে ব্যক্তি প্রথম এই নেকির কাজ শুরু করলো সে ব্যক্তি অনুরূপ নেকি পাবে, তার পরবর্তী যারা এই নেকির কাজ করেছে সবলের নেকির তার আমলনামায় যুক্ত হবে। ঘটনা কিন্তু এইটা, সেটাকে নিয়ে আসছে কোথায়? তো সাদাকা দেওয়াকে হাদিসকে আগে থেকে কোরআনে নাই, অমিমা রাজাক না হুম ইউনফেকুন বললে আমার সাথে সমস্যা নাই, কোরআনের শুরুতেই বলা হয়েছে আল্লাহ দিন ইউকিমুনা সালাতা ওয়া ইউতুনা যাকাতা অমিমা রাজাক না ইউনফেকুন, আমি তাদেরকে যা রিজিক দিয়েছি সেখানে যারা খরচ করে। এটা তো কোরআনের নির্দেশ সাদকা দেওয়া, সে সাদকা দেওয়া কাজটা শুরু করলেন এই মজলিসে যিনি তাকেই আল্লাহ রাসূল এই হাদিসটা বললেন। তো সাদকা দেওয়াটা সুন্নত, এটা কি বেদাত নাকি? আজকেও যদি আপনার কোনো নেকি কাজ এখানে শুরু করে দেন, তা আপনি ঠিক এই হাদিসের মিসদাক হিসেবে আপনিও নেকির হকদার হবেন, যে কাজ শুরু করলে অন্যরা পরে পরে করে, কিন্তু যিনি প্রথম করেন তার নেকি বেশি। এই হাদিসটাকে আমরা টেনে নিয়ে আসছি মিলাদকে জায়েজ করার জন্য, বেদাত হাসানা বানানোর জন্য। আপনাদের দু একটা উদাহরণ দিয়ে দিলে আর সহজ হবে। সুন্নতে হাসানার উদাহরণ দিই। শাম এলাকার লোকেরা, শাম বলতে এখন সিরিয়া বলা হচ্ছে তাই না, এই এলাকার লোকেরা আগে ঈদ পড়তো মসজিদের মধ্যে, ময়দানে যেত না। পরবর্তীকালে ওলামায়ে হক যারা ছিলেন তারা অনেক দাওয়াতের কাজ করার পরে আস্তে আস্তে মসজিদ থেকে ঈদ বেরিয়ে ময়দানে আসছে। এটা কি সুন্নতে হাসানা নয়? বাংলাদেশের বিলাসী লোকেরা মসজিদে গিয়ে ঈদ পড়ে, নারাজ হবেন না, বলছি আপনাদেরকে আপনারা কখনই ময়দানে আসেন না। ধনী লোকেরা সব মসজিদে এসি ঘরে গিয়ে ঢোকে, গরমকালে যদি ঈদ হয় কে রোদে এসে কষ্ট করে। বাধ্যগত অবস্থায় যে মসজিদে পড়ান বৃষ্টি হচ্ছে সেটা আলাদা। আপনি কেন বিনা কারণে বাতুল মোকাররম ঈদের সালাত আদায় করবেন? কে আপনাকে অনুমতি দিল? ঢাকা যত বড় বড় মসজিদ প্রতিটা মসজিদ ঈদগাহ হয়ে গেছে এখন, তাই না? এমনকি হাইকোর্ট সামনে যে ঈদগাহটা হয়েছে সেখানে আমাদের বড় নেতারা আসলে গায়ে রোদ লাগবে, স্বামীরা টাঙানো হচ্ছে এখন। আবার স্বামীরা তো হচ্ছে না, স্বামীর সঙ্গে নিচে অসংখ্য ফ্যান ঘুরে, দুদিন পরে আমার মনে হয় এসিও চলে আসতে পারে। যদি ধনী লোকের গায়ে বাতাস লাগবে, গরম লাগবে, তো হতে পারে না। ওরা আমাদের নেতাজি দুর্ভাগ্য, আমার রসুল আরবের দাবদাহে প্রচন্ড রৌদ্রের মধ্যে ঈদের সালাত আদায় করতে পারেন, আর তোমাদের দেহে এত তাপ লাগে? এটা নিঃসন্দেহে বেদাত, এটা আদৌ কখনো সুন্নত নয়। তো শামের লোকেরা মসজিদে ঈদের সালাত আদায় করত, সেখান থেকে বেরি করে এনে বাইরে ঈদের সালাত শুরু হলো, এটা কিন্তু সুন্নতে হাসানা। ওমর ফারুক খলিফা হওয়ার আগে পর্যন্ত, অর্থাৎ আল্লাহ রসুলের মৃত্যুর পর থেকে ওমর ফারুক পর্যন্ত আড়াই বছর সময়, এই সময়ে মুসলমানরা তারাবি সালাত আদায় করতেন বিক্ষিপ্ত অবস্থায়। একদিন ওমর ফারুক দিল, আরে সবাই বিক্ষিপ্ত অবস্থায় মসজিদে ঈদ তারাবি পড়তেছে, এরা যে একত্রে জমাতে পড়তে কতই না সুন্দর হতো। সেটা চালু হয়ে গেল, উনি খুশি হয়ে বললেন, হে মাতাল বেদাত হাজিহি, কতই না সুন্দর বেদাত এটি। এই বেদাত হচ্ছে আবিধানিক অর্থে বেদাত, এই বেদাত ধর্মীয় বেদাত নয়, কারণ তারাবি তো আল্লাহ রাসূল নিজেই পড়েছেন এগারো রাকাত, তাই না? উনি ওমরকে উনি এগারো রাকাতে চালু করেছিলেন, আদৌ বিশ্বাস তার করেন, যেটা এদেশে প্রপাগান্ডা করা হয়, ওমর আদৌ বিশ্বাস তারাই পড়েন নাই, তিনি এগারো রাকাত পড়াইছেন। মেশকাত খুলুন, তেরোশো এক নম্বর হাদিস, মেশকাত পড়ার মৌলিক কি বাংলাদেশে নাই? তাহলে একবার খুলেও দেখবে না চোখ খুলে। এটা হল সুন্নতে হাসানা, অর্থাৎ যে সুন্নতটা চালু ছিল ওটা হারিয়ে গেছিল, ওটা উনি পুনরায় চালু করলেন। বাংলাদেশে আমরা সুন্নত চালু করেছি কোনটা বলতে পারেন? মাগরিবের জামাতের আগে দু রাকাত সালাত, মনে আছে? আর একটা বলেন দেখি, মহিলাদেরকে ঈদগাহ নিয়ে আসা, এই বাংলাদেশের সুন্নত না এটা? এটা হল নবীর সুন্নত। আর একটা কি, মহিলাদেরকে আমরা জুমার সালাতে নিয়ে আসছি, শুধু ঈদই তো আনে নাই, দেখেন ওই পাশে মহিলাদের ব্যবস্থা করেছি আমরা। আরো শোনেন, সাহারি আজান চালু করিনি আমরা, এসব সুন্নত মাহাজুরা, পরিত্যক্ত সুন্নত আলহামদুলিল্লাহ আমরা জারি করেছি, ইনশাআল্লাহ আমরা অনুরূপ নাকি পাবো, যে নাকির কথাই হাদিসে বলা হয়েছে, সুন্নতন হাসানা, যে ব্যক্তি সুন্নতে হাসানা চালু করল সে অনুরূপ নাকি পাবে, যত নাকি পাবেন তার অনুসারীদের সমস্ত নাকি তার আমলনামায় লেখা হবে। যখন রাজশাহীতে আমরা প্রথম চালু করি, আমার বিরুদ্ধে কুফরি ফতোয়া দেওয়া হয়েছিল, এমনকি কালামা তাইবা কোনটা, লা ইলাহা ইল্লাল্লাহ, তাই না? যখন 1995 সালে আমরা প্রথম আরবি কায়দা লিখি, আমার বিরুদ্ধে আহলে সুন্নত জামাতের পক্ষ থেকে শুধু কাফের বলেই ফতোয়া দেওয়া হয়নি, শয়তান বলা হয়েছে, এবং আমাকে হত্যা করলে নেকি পাওয়া যাবে, শুধু আমাকে না আমার অনুসারীদেরকে হত্যা করা ফরজ। দৈনিক পত্রে সব বেরিয়ে গেছিল, আমি কোনো জবাব দিইনি। এখন তারাই বাদ দিচ্ছে কালেমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, দুটো একসঙ্গে কালেমা তাইবা নয়, একসঙ্গে বললে ওটা কালেমা শাহাদাত হয়ে যাবে, কথা বুঝছেন? এই এই সময় একটা একটা বেদাত উঠেছে গেলে, আপনারা দুদিন আগে দলবদ্ধ মনোজাত করতেন না মসজিদে, সালাতের চেয়ে মনোজাতের জোর বেশি। আর শুধু বাংলায় মনোজাত কেন, বাংলা উর্দু ফার্সি যে মৌলবী যত কবিতা মুখস্ত আছে, ইনি বিনি সুর দিয়ে পড়বে, আর কেবল মানুষ খুশিতে বাগবাগে ইমাম সাহেব বেতন বাড়াই দেবে। সেদিন মেহেরপুরে এক সরকারি মসজিদের, মানে কোর্ট মসজিদ থাকে না, ইমাম সাহেব ভাষণ দিচ্ছেন, ওমর ফারুক কত উঁচু দাঁড়ায় মানুষ ছিলেন জানেন? তার দেহ বিশাল মোটা, তিনি দোয়া করলেন আল্লাহ আমাকে এমন দেহ দাও, আমার দেহ দিয়ে যেন জাহান্নাম ভরে যায় এবং আমার মাধ্যমে আজাবের শাস্তির মাধ্যমে দুনিয়ার সমস্ত মানুষ যেন বেঁচে যায়। ওমর ফারুকের মর্যাদা বর্ণনা করতে গিয়ে ওই হুজুর এই ফতোয়া দিয়ে বসে আছে। লোক তো খুবই সুবহানাল্লাহ বলে দিল, আর ডিজি সাহেব তো আনন্দে বাগবাগ, ওই ইমাম সাহেব সে সালাদ আদায় করবে না। আলহামদুলিল্লাহ একজন হকপন্থী ভাই নতুন তৈরি হয়েছেন, সিনিয়র সহকারী জজ, তিনি রাগে দুঃখে ওখান থেকে চলে আসছে খোদ্দার মধ্যে, এই যে পরে ইমামকে ডাকাইছে, এই বেটা ইমাম সাহেব আপনি যে খোদ্দা আজকে দিলেন যে আজকে ওমর ফারুক বেঁচে থাকতো আপনাকে মেরি পিটে টুকরা টুকরা করে দিত। ওমর ফারুক জীবনের কথা বলেনি, দেরি করেন আপনি হাদিস কোথায় পেয়েছেন? এক যেখানে কোরআন বলছিল একের পাপের বোঝা আরেকজন বইবে না, ওমর ফারুক অন্যের পাপের বোঝা নিজে বহার জন্য মোটা হওয়ার চেষ্টা করেছে। এটাই তো খ্রিস্টানদের কথা, ওরা বলে ঈসা আলাইহিস সালাম সমস্ত মানুষের গোনা এক এক ঘাড়ে করে নিয়ে সুলদণ্ডে দণ্ডিত হয়ে গেছে, খ্রিস্টান যত বড় বোমা মারো শেষ করো একাই সব ঈসাদের দায়ী হয়ে গেছে, এটা তো খ্রিস্টানি কারবার। এই ধরনের খোদ্া চলছে আজকে, কটা বলবো আপনাদের সামনে, অসংখ্য বেদাত চলছে এই ইসলামের নাম করে, এইগুলো দূর করার দায়িত্ব ছিল আলেমদের, দুর্ভাগ্য তারাই হয়ে গেছে এগুলোর অনুসারে সুতায়নে পথিকৃত। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনে হকের উপর দৃঢ় থাকার তৌফিক দান করুন। আমি পরিশেষে আপনাদের সবাইকে বেদাত থেকে দূরে থাকার আহ্বান জানাচ্ছি, এবং ধর্মীয় বেদাত এবং রাজনৈতিক বেদাত, বিদেশি থেকে আগত বেদাত, সব বেদাত থেকে দূরে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। এটা মনে করবেন না যারা রাজনীতি করেন তারা ফেরেশতা, আল্লাহর আইনের বাদ দিয়ে নিজেরা যদি আইন তৈরি করেন সেই আইনটা কি সুন্নত হবে? নিঃসন্দেহে বেদাত হবে। ওই আইন পরিবর্তন করার জন্য যদি আপনি চেষ্টা করেন আপনি কিন্তু নেকি পাবেন, সুন্নতে হাসানা করবেন। চুরি করেছে চোর, আপনি দিয়েছেন জেল, আল্লাহ বলছে হাত কাটো, আপনি দিলেন বগুড়া কারাগারে ঢুকে, এটা বেদাত হবে, এটা সুন্নত নয়। আপনি আইনজীবী, আইনের কাজ করবেন, কোন আইন কামের জন্য আপনি লড়াই করবেন? আল্লাহর আইনের জন্য না মানুষের তৈরি আইনের জন্য? আইনজীবী সেই হবে যে আল্লাহর আইনের পক্ষে কাজ করবে, কিন্তু আমরা কি করছি, মানুষের বানোয়াট আইন, কতগুলি পাগলের তৈরি করা আইন দিয়ে হাইকোর্ট পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত একই আইনই চলছে, বিচারকরা মনে করলেও কিছু করার নাই যেহেতু আইন এইভাবে তৈরি করা হয়েছে। এটাও কিন্তু রাজনৈতিক বিদাতের অন্তর্ভুক্ত। অতএব মুসলমানদের সার্বিক জিন্দগি হতে হবে আল্লাহ দাসত্বের অধীন। শুধু মসজিদে এসে সালাত আদায় করবেন, সিয়াম পালন করবেন, সেজদা করবেন, এটা দিয়ে কাজ হবে না। সার্বিকভাবে দিনকে নিজের জীবনে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করি এবং সকলে মিলে আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ আমাদের দেশকে সত্যিকার অর্থে যেন সোনার দেশে পরিণত করেন এবং পবিত্র কোরআন ও সহি হাদিসের ভিত্তিতে আমাদের জনগণের আকিদা আমল যেন আল্লাহ পাক পরিবর্তন করে দেন। আকুল কৌলি হাজা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।